أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارون دايلو اللار نامي عبس وتولى شبرو كنچيتو كوريلو ابن مكفرية لويلو أن جاءه الأعمى كارون تهر نكت اندو لوكتي آشيلو وما يدريك لعله يزكى تمي كامون كوريا جانبه সে হয়তো পরিশুদ্ধ হইত অথবা উপদেশ গ্রহণ করিত ফলে উপদেশ তাহার উপকারে আসিত পক্ষান্তরে যে পরোয়া করে না তুমি তাহার প্রতি মনোযোগ দিয়াছ অথচ সে নিজে পরিশুদ্ধ না হইলে তোমার কোন দায়িত্ব নাই অন্য পক্ষে যে তোমার নিকট ছুটি আসিল আর সে সসংকোচিত্ত তুমি তাহাকে উপেক্ষা করিলে না ইহা ঠিক নয় ইহা তো উপদেশ বান যে ইচ্ছা করিবে সে ইহা স্মরণ রাখিবে في صحف مكرمه وهاته مرجدا সম্পন্ন লিপি সমূহে مرفوعه مطهره যা উন্নত পবিত্র بايدي سفره মহান كرام برره পুত চরিত্র লিপিকর হস্তে লিপিবদ্ধ قتل الانسان ما اكفره মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ من اي شيء خلقه তিনি উহাকে কোন বস্তু হইতে সৃষ্টি করিয়াছেন من نطفه خلقه فقدره শুক্রবিন্দু হইতে তিনি উহাকে সৃষ্টি করেন পরে উহার পরিমিত বিকাশ সাধন করেন ثم السبيل يسره অতঃপর উহার জন্য পথ সহজ করিয়া দেন ثم اماته فاقبره তৎপর উহার মৃত্যু ঘটান এবং উহাকে কবরস্থ করেন ইহার পর যখন ইচ্ছা তিনি উহাকে পুনরুজ্জীবিত করিবেন না কখনো না তিনি উহাকে যাহা আদেশ করিয়াছেন সে এখনো উহা পুরাপুরি করে নাই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করু আমি প্রচুর বারি বর্ষণ করি অতঃপর আমি ভূমি প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি এবং উহাতে আমি উৎপন্ন করি শস্য দ্রাক্ষা শাক সবজি জায়তুন খরজুর وحدائق غلبا বহু বৃক্ষ বিশিষ্ট উদ্যান وفاكهه وابا ফল এবং গবাদি খাদ্য متاعا لكم ولانعامكم ইহা তোমাদের ও তোমাদের আনআমের ভোগের জন্য فاذا جاءت الصاخه যখন কিয়ামত উপস্থিত হইবে সেদিন মানুষ পলায়ন করিবে তাহার ভ্রাতা হইতে এবং তাহার মাতা তাহার পিতা তাহার পত্নী ও তাহার সন্তান হইতে সেদিন উহাদের প্রত্যেকের হইবে এমন গুরুতর অবস্থা যাহা তাহাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখিবে অনেক মুখমণ্ডল সেই দিন হইবে উজ্জ্বল সহাস্য ও প্রফুল্ল এবং অনেক মুখমণ্ডল সেই দিন হইবে ধুলি দূষর সেইগুলিকে আচ্ছন্ন করিবে কালিমা ইহারাই কাফির ও পাপাচারী।